خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه حبة خردل من كبر রাহু আবু দাউদ। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীর মানুষকে সৎ মানুষে পরিণত করার জন্য, সমাজের মানুষকে সুনাগরিকে পরিণত করার জন্য, জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ যুগে যুগে বিভিন্ন নিয়ম পদ্ধতি আবিষ্কার করেছে, বিভিন্ন রীতি এবং আইন নিজেরা তৈরি করেছে, সামাজিক বিধান, নৈতিক বিধান, এমনকি ধর্মীয় বিধানও তৈরি করেছে। কিন্তু আল্লাহ নবীগণ যে বিধান মানুষের সামনে নিয়ে এসেছেন সেটা ব্যতীত মানুষের তৈরি কোন বিধান মানুষের মাঝে সমাজে শান্তি আনতে পারেনি। যখনই মানুষ আল্লাহর নবীদের মাধ্যমে প্রেরিত নীতি এবং বিধানকে এড়িয়ে গিয়ে নিজেদের মনগড়া বিধানের অনুসারে হতে গিয়েছে, তখনই সেখানে পদস্খলন হয়েছে, সামাজিক অশান্তি হয়েছে, এটাই চিরন্তন সত্য। আল্লাহ বলছেন কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে তাদের পরিণাম কি হয়েছে তোমরা একবার সারা পৃথিবী ব্যাপী সফর করে দেখো। মধ্যপ্রাচ্যের মাটিতে অসংখ্য সভ্যতার দাফন হয়েছে। কোরআনে বর্ণিত 6টি বড় বড় ধ্বংস কাহিনী এসেছে, একটা পুরো জাতি ধ্বংস হয়ে গেছে, এরকম বড় বড় 6টি জাতির কথা এসেছে কোরআন, এবং সবগুলি মধ্যপ্রাচ্য। এজন্য মধ্যপ্রাচ্য হচ্ছে প্রাচীন সভ্যতার লালন ভূমি, মানুষের উন্মেষ ঘটেছে মধ্যপ্রাচ্য থেকে, এবং সেখানেই মানুষকে পুনরায় ফিরে যেতে হবে, হাশরের ময়দান সেখানেই হবে। এজন্য মধ্যপ্রাচ্য পৃথিবীর ইতিহাসে একটা ঐতিহাসিক শুধু নয়, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিকেন্দ্র। নূহের বসবাস স্থল ছিল ইরাকের মুসেল নগরীতে, ইব্রাহিমের বসবাস স্থল ছিল সেখানে, পরে সেখান থেকে তিনি হিজরত করে আসলেন ফিলিস্তিনের কেনানে, এখন নাম হচ্ছে ফিলিস্তিন। সেখানে বলা হয় প্রায় 5000 নবীর কবরই আছে শুধু, মূসা আলাইহিস সালাতুসসালামের কবরও সেখানে, ঈসা আলাইহিস সালাতুসসালামের জন্মস্থানও সেখানে। বলা যায় সবচেয়ে বড় যে চারজন রসুল, মূসা, ঈসা, দাউদ এবং আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এদের মধ্যে তিনজনই অর্থাৎ মূসা, ঈসা এবং দাউদের কর্মস্থল হচ্ছে ফিলিস্তিন। এটাতেই বোঝা যায় যে সারা মধ্যপ্রাচ্যই হচ্ছে যেমন তৌহিদের প্রচার কেন্দ্র, সঙ্গে সঙ্গে শিরকেরও জন্মভূমি। শিরক ঘটেছে বলেই তো তৌহিদ এসেছে, শিরক না থাকলে তৌহিদ আসার কোন প্রশ্নই উঠত না। তারা সবসময় নিজস্ব মনগড়া বিধান দিয়ে সমাজ পরিচালনা করতে চেয়েছিল, আর নবীরা এসে সেখানে আল্লাহর বিধান তাদের সামনে পেশ করেছিলেন। যারা নবীদের কথা শুনেছিলেন তারা হয়েছিলেন সৎ এবং সুনাগরিক, দুনিয়া এবং আখেরাতে সম্মানিত। যারা নবীদের কথা শোনেনি, নিজেদের মনগড়া বিধান মতো চলেছে, তারা ইহকালে পরকালে ব্যর্থ হয়েছে। তাদের বড় শিক্ষা ছিল এই যে আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করানো। নবীরা মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছিলেন যে তোমার এই জীবনটাই চিরন্তন যেমন নয়, নশ্বর জীবন, যে কোনো সময় তুমি দুনিয়াতে বিদায় হচ্ছ, ঠিক অনুরূপভাবে মৃত্যুর পরবর্তী আরেকটা জীবন আছে, যে জীবন চিরদিনের জন্য নয়, ওখান থেকে তোমাকে আবার ফিরে আসতে হবে। পুনরায় আল্লাহাক তোমাকে জীবিত করবেন এবং তোমাদের দুনিয়াবী সমস্ত আমলের হিসাব দেবেন। সেখানে গিয়ে তোমার চূড়ান্ত সফরসূচি হবে, তো হয় জাহান্নামী হবে না হয় জান্নাতি হবে। তুমি হয়তো ভাবছো যে আমি একবার কবরে গেলে লাখ লাখ বছর সেখানে থাকব, কোন সমস্যা আমার হবে না, এক ঘুমে আমার সব শেষ, এহকাল পরকাল সব শেষ হয়ে যাবে। এটা মানুষ বিশ্বাস করে না বলেই যুগে যুগে আল্লাহপাক বিভিন্ন নমুনা দেখিয়েছেন। আসহাবে কাহফের কাহিনী আপনারা জানেন, হিজকিলের কাহিনী আপনারা জানেন, ঈসা আলাইহিস সালামের কাহিনী আপনারা জানেন। এগুলো একেবারে চাক্ষুষ আল্লাহ দেখিয়ে দিয়েছেন। নবী হিজকিল এলাকা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন সেখানে সব মরে আছে। উনি বলি ফেলেন, আরে আল্লাহ, এত মানুষ মরে আছে, ওদেরকে কে জিন্দা করবে? তার সামনেই সবাইকে জিন্দা করে আল্লাহ দেখিয়ে দিলেন, হতবাক হয়ে গেলেন, ব্যাপার কি? এটা কিন্তু ঘটেছে ফিলিস্তিনের আশপাশে। সাতজন যুবক, দেশের নেতৃস্থানীয়, কেউ রাজার ছেলে, কেউ মন্ত্রীর ছেলে, ওরকম বড় বড় মানুষের ঘরে আল্লাপাক সাতজন তরুণ যুবককে ইমানের তৌফিক দান করলেন, তারা ইমানদার হল। তারা এসে বাপ ভাইদের বলছে, তোমরা এসব কি করো? নিজেরা মূর্তি বানাও, আবার সেখানে যে পূজা করো, আবার সেটাকে পান্তি ডুবেই মারো, এ কি পাগল? এই পাগলের মধ্যে এখনো বাংলাদেশ লোক করে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা ব্যয় করে দুর্গা বানায়, আবার সে নিজেরা সে দুর্গা ডুবায়। এইগুলো কেন করো? তাদের এই কথা নেতারা কোন জবাব দিতে পারেনি। শেষকালে রাজার কাছে মন্দভাবে তাদের বিষয়টা তুলে ধরা হল। রাজা খেপে কখন? যখন দেখা যায় রাষ্ট্র কেউ কেড়ে নিচ্ছে, তখন রাজা খেপে। এমনি আপনি হাজারো পাপ করেন, রাজা কিছু বলে না। যখন বোঝে যে আমার প্রতিদ্বন্দ্বী কে হচ্ছে, তখন তাকে মারে। তো সেইভাবে তাকে বলেছে, ব্যাস রাজার হুকুম হল তাদেরকে মারার জন্য। ওরা তখন পালিয়ে আগে গুহায় আশ্রয় নিল, আল্লাহ কাছে পানা ছিল, আল্লাহ তুমি আমাদেরকে এই নির্যাতন থেকে বাঁচাও। রাজা সৈন্যরা গেল, গুহার মধ্যে তারা আছে, দেখতে পাইল না, ফেরত চলে আসলাম। ঠিক যেমন আমাদের নবী মক্কা থেকে মদিনা হিজরত করার দিন গারে শহরে আশ্রয় গ্রহণ করলেন, মক্কার ওই একশো উটির লোভে যারা রক্ত পিপাসু পিছু পিছু ছুটে গেল একদল মানুষ, ওই গুহার মুখে ঘুরতেছে, অথচ নবীকে এবং তার সাথী আবুবকরকে দেখতে পেল না। এটা এমনি ভাবে সেদিনও আল্লাহপাক তাদেরকে বাঁচিয়ে দিলেন। এবার আল্লাহপাক তাদেরকে ঘুমিয়ে দিলেন। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, শিকারী কুকুর। ঘুমিয়ে দিলেন তো এমন ঘুম, চন্দ্রবর্ষ হিসেবে 309 বছর, সৌরবর্ষ হিসেবে 300 বছর ঘুমিয়ে রাখলেন। তাদের দেহ বসল না, পোকায় ধরল না, কিছুই হল না। এবার তাদেরকে আল্লাহ জাগিয়ে দিলেন, যাও বাজার ঘাট করে আসো, পোকার তো টাকা পয়সা তো সব ছিলই, বাজার গিয়ে দেয় টাকা অচল। এই তুমি কোথেকে আসছো, বাড়ি কোথাও তোমাদের, এই কোন জমানের টাকা, এখানে কেন, এ ধরা পড়ে গেল। তো একে অপরকে বলছে এই কতক্ষণ ঘুমেছিলাম আমরা, বলছে ইয়াওমান না বাদা ইয়াওমিন, একদিন অথবা একদিনের কিছু অংশ বোধহয় ঘুমিয়েছিলাম। আসলে আল্লাহ বেটা ঘুমিয়েছিল 300 বছর, বাংলাদেশি বছরে 300 বছর, আরব দেশের বছরে 309 বছর, প্রতি 100 বছরে 3 বছর করে কম হয় চন্দ্রবর্ষে, সৌরবর্ষে কম হয় আর চন্দ্রবর্ষে বেশি হয়, অর্থাৎ প্রতি 100 বছরে 3 বছর কম সৌরবর্ষ হিসেবে। তো সে হবে 300 বছর, তো তোমরা আরো বাজদাদু তিসআন, অতিরিক্ত আরো 9 বছর, তোমরা চন্দ্রবর্ষ হিসেবে আরবিয়ান হিসেবে 309 বছর ঘুমাইছিলে। এটা আল্লাহ পাকের একেবারে জীবন্ত নিদর্শন যে কিয়ামত এমনি করেই হবে, তোমাদেরকে যিনি ঘুমিয়ে দিয়েছিলেন তোমাদেরকে তিনি আবার জাগিয়ে দিয়েছেন। ঠিক যেমন আমরা দিনের বেলায় এখন যে দুপুরে খানা পিনা করে যে আপনারা একটু ঘুমাবেন, এক ঘন্টা ঘুমাবেন, ঘুমটা যিনি এনে দিচ্ছেন ঘুমটা তিনিও ভেঙে দিচ্ছেন, নিজে নিজে কিন্তু কারো ঘুম ভাঙে না। খেয়াল করে দেখবেন, হয় ডাকতে হয় অটোমেটিক ঘুম ভেঙে যায়, কে আপনাকে অটোমেটিক ঘুম পাড়িয়ে দেয়, কে অটোমেটিক ঘুম ভাঙিয়ে দেয়, এটা চিন্তা করলে প্রতিদিন আমাদের কেমত হয়, প্রতিদিন আমাদের মৃত্যু হয়, তাই না? প্রতিদিন আমাদের মৃত্যু হয়, প্রতিদিন কেমত হয়। এইটা বিশ্বাস করলে কিন্তু কেমত সম্পর্কে আর সন্দেহ থাকার কথা না। তো মানুষ বিশ্বাস করে না, ঢঙ্কা অহংকার মত্ত হয়ে যায় মানুষ। এজন্য আল্লাহ পাক মাঝে মধ্যে এগুলো দেখান। এই কয়েকজন যুবকের ঘটনা আল্লাহ সূরা কাহাবে তুলে ধরেছেন, এটা হল আসহাবে কাহাব। কেন হল যে আর কুফফার কুরাইশের মুরব্বীরা ছিল আল্লাহ রসুলের দাওয়াতের বিরোধী, তৌহিদের বিরোধী, আর তরুণ যুবকেরা ইসলাম কবুল করত। এটা যুগে যুগে সত্য, সর্বযুগেই যুবকেরাই দিনের পথে আগে এগিয়ে আসে আর মুরব্বীরা এ পথে বাধা দেয়। দিনের পথে মুরব্বীদের স্বার্থ উদ্ধার হয় না আর তরুণদের অন্তরটা থাকে সরল, এজন্য এরা দ্রুত ক্যাচ করে, ভালো কথাটা গ্রহণ করে নেয়। এটা সর্বযুগীয় সত্য। তো আমাদের নবী যখন মক্কায় দাওয়া শুরু করলেন দেখা গেল তরুণরাই আগে এগিয়ে আসতেছে। আলী ছোট্ট বাচ্চা ছেলে, সোনামণি 8 বছর বয়স, জাহেদ ইবনে হারেসা একবার তরুণ ছেলে, এমনি করে সব বয়স্কদের মধ্যে প্রথম হলেন আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর চেয়ে তাও 3 বছর বয়স কম। এই তরুণ আসছে, মুরব্বীরা খেয়ে বেগেছে, প্রথম 3 বছর কিন্তু কিচ্ছু করে ছেলেবিলে কি করে না করে করবে, ছেলেবিলে সিবিয়ান। পরে যখন সংখ্যা ভারী হওয়া শুরু হল তখন মুরব্বীদের মাথা গরম হয়ে গেল। এই যে উনি অত্যাচারিত হচ্ছেন সেই সময় আল্লাহ পাক সূরা কাহাব নাজিল করছেন। এই বিগত যুগে তোমার আগে সেখানে এরকম 7 জন তরুণ ছিল, তাদের বিরুদ্ধে পুরা রাষ্ট্র শক্তি তাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল, সেদিন আমি তাদেরকে বাঁচিয়েছিলাম, যেভাবে আজকেও ঠিক তোমাকে আমি বাঁচিয়ে দিতে পারি, তুমি ভীত সন্ত্রস্ত হইও না। বিষয়বস্তু কিন্তু এটাই, ঠিক তাই দেখা গেল সেদিন যেমন গুহার মধ্যে সেই ছেলেগুলো আশ্রয় নিয়ে বেঁচে গেছিল, আমার রসুল যখন মক্কাতে মদিনা হিজরত করলেন রাতের অন্ধকারে গারে শহরে আশ্রয় নিলেন, এখানে ঠিক অনুরূপ ভাবে গুহায় আশ্রয় নিয়ে তিনি আল্লাহর রহমতে বেঁচে গেলেন। তো গুহায় আশ্রয় নেওয়াটা যেন নবীদের সুন্নত হয়ে গেছে, এটা নেককার মানুষের সুন্নত হয়ে গেছে। আপনাকে কিছু করতে হবে, কিছু চেষ্টা করেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসবে। কি তাদের পুঁজি ছিল, তারা সেখানে যে কিছুই বলেন, খালি একটাই বলছে আল্লাহ সব কিছু তুমি দেখছো, আমার কমের শেরকের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেছি, তারা খেপে গেছে, আমাদের কোন সহায় সম্পত্তি ক্ষমতা কিছুই নাই, তুমি আমাদেরকে রক্ষা করো, ব্যাস এটুকুই। যুগে যুগে তাকওয়ার বিজয় হয়েছে, ফিস্ক ফজুরির কখনো বিজয় লাভ করেনি, সাময়িক বিজয় ছাড়া। এই কথাটি আল্লাহ ব্যক্ত করছেন সূরা কাসাসের শেষ দিকে এসে, তিলকা দারুল আখিরাতু নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতা লিমুত্তাকিন। আখিরাতের গৃহ, যে গৃহের জন্য তোমাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সেটা শুধুমাত্র ওইসব লোকদের জন্য নির্ধারিত যারা এই দুনিয়াতে বড়ত্ব কামনা করে না এবং বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে না। আর পরিণাম, শুভ পরিণাম হচ্ছে শুধুমাত্র আল্লাহ ভীরুদের জন্য। এটা চূড়ান্ত কথা হয়ে গেল। যদি দেশে শান্তি আনতে হয় তাহলে অবশ্যই মানুষকে আখেরাত মুখী করতে হবে। যে কাজ করলে আখেরাতে আমার কল্যাণ আছে সেই কাজই আমাকে করতে হবে, যে কাজে আখেরাতে অকল্যাণ আছে সে কাজ আমাকে ছাড়তে হবে। এই করা এবং ছাড়ার মধ্যে অত্যন্ত সাংঘাতিক একটা মানব শক্তির প্রয়োজন। আপোষমুখী মানুষ কখনোই বাতিলকে ছেড়ে হকের দিকে আসতে পারে না। আবার আপোষহীন মানুষ যারা, তারাও পুরোপুরিভাবে বাতিলকে ছেড়ে হকের দিকে আসতে পারে না। কি করতে হবে? আপনাকে সম্ভাব্য সাধ্যমতো যতদূর সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম হকের উপরে টিকে থাকার জন্য চেষ্টা করে যেতে হবে এবং সমাজকে সেই মুখে ফিরানোর জন্য যা কিছু করণীয় বৈধ পন্থায় আল্লাহর বিধান মোতাবেক করে যেতে হবে। এর বাইরে কিছুই করণীয় নাই, কারণ ফাসেকদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ, যারা সৎকর্মশীল বান্দা নেককা মুত্তাকি তাদেরকে সৃষ্টি করেছেন তিনিও আল্লাহ। আপনি সবাইকে মেরে মাথা কেটে সমান করে দেশটাকে একদম ফ্রেশ করে ফেলবেন এটাও কখনই সম্ভব না। বাতিলপন্থীও থাকবে, হকপন্থীও থাকবে। হক আর বাতিলের দ্বন্দ্বের মধ্য থেকে আপনাকে এগিয়ে যেতে হবে এবং হকপন্থীদের সাথে আপনাকে থাকতে হবে। কোন মাসাদাকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, এর বাইরে কোন রাস্তা নাই। এমনকি নূহ আলাইহিসসালাম তার নিজের বউ, নিজের ছেলে যারা তার দিন কবুল করেনি তাদেরকে নিয়ে তো ঘর করেছেন। লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে নিয়ে তো ঘর করেছেন, তিনি তার দিন কবুল করেননি। এগুলি তো আমাদের সামনে জাজ্জলমার প্রমাণ, কিন্তু তিনি হক ছাড়েননি। হক আর বাতিলের কোনদিন আপোষ হয় না। তাই বলে আপনি অহংকার হতে পারবেন না, মানে ফাসাদ সৃষ্টি করতে পারবেন না। যদি এটা করেন তাহলে আপনি বাতিলপন্থীদের সঙ্গে এক কাতারভুক্ত হয়ে গেলেন। এই সুরে কাসাসের অর্থ হচ্ছে গল্পসমূহ। শুরুতে এবং শেষে দিয়ে মৌলিক দুটো বিষয় এর মধ্যে আছে। পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে মূলত শাসক সম্প্রদায়, আর তাদের প্রধান সহযোগী হয় ধনিক সম্প্রদায়। শুরুতে পঞ্চম আয়াত থেকে আল্লাহ শুরু করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদে ওয়া জাআলা আহলা শিয়আন ইস্তাদ্বাফু বাদহা। ফিরাউন এই পৃথিবীতে অহংকারী হয়ে গেছিল, খুব বড় হয়ে গেছিল এবং তার নাগরিকদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলেছিল এবং এক দলকে আর এক দলকে দিয়ে দুর্বল করে ফেলেছিল। এটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কৌশল, গ্রুপ কি বলে ওটাকে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। এটা শুধু ব্রিটিশ পলিসি না, এটা শয়তানি পলিসি। যখন তো শয়তান দুনিয়া আসে তখন তো পলিসি আসে, গ্রুপ করতেই হবে, তা নইলে একচ্ছত্র নেতৃত্ব ধরে রাখা যায় না। ফেরাউন সে কাজটা করত। সাধারণ মানুষ সবসময় শাসক সম্প্রদায়ের অনুসারী হয়, আন্নাস আলা দিনই মুলুক একটা প্রবাদ হয়ে আসে। আর এই শাসক সম্প্রদায়ের দুর্নীতির সহযোগী হল ধনিক শ্রেণী। সুরে কাসাসের শেষের দিকে গিয়ে আল্লাহাক সেটাও বলে দিয়েছেন, কারণের কথা এনেছেন, বেশ কতগুলো কথা, কয়েকটা আছে সে একটা না। কারণ ছিল মুসা আলাইহিসসালামের আপন চাস্ত ভাই, বনি ইসরায়েলের বংশোদ্ভূত ব্যক্তি। তো কারণ দেখল, আমি বহু টাকা পয়সার মালিক, আমি যদি সরকারকে সহযোগিতা না করি তাহলে তো আমার টাকা পয়সা রক্ষা করা সম্ভব নয়। মুসা তো মিসকিন, ও তো টাকা পয়সা নাই, তার সঙ্গে থেকে ওর লাভটা কি? আরে আখেরাতটা পরে, মরার পরে তো আখেরাতের ব্যাপার, দুনিয়াটা তো তোর বাঁচি। কারণ চলে গেল ফেরাউনের দলে, মুসার লোকেরা বলল আল্লাহ কারুনকে এত ধন সম্পদ দিয়েছে, আমাদের কি আল্লাহ এত দিতে পারে না? আল্লাহ তো রুজির ভান্ডার। কারুন খুশি হয়ে বলছে আমি যা কিছু টাকা পয়সা মালিকেরা তোমার দেখছো এগুলো আমার নিজস্ব ইলমের মাধ্যমে, নিজস্ব ক্রেডিটের কারণে এগুলো হয়েছে। এমনি তোমরা যে আল্লাহর পক্ষ থেকে দিয়েছে এসব কথা বলো কি জন্য? আমার নিজস্ব যোগ্যতা বলে এগুলো আমার অর্জিত হয়েছে। আল্লাহ বলছেন কারুনের এত ধন সম্পদ আমি দিয়েছিলাম যে এই চাবি বহন করা খুব বলবান শক্তিশালী যুবকদের পক্ষ সম্ভব হইত না, এত বেশি চাবি তার ছিল। ইঙ্গিত দেওয়ার মাধ্যমে বোঝা যায় যে কত ধন সম্পদের মালিক সে ছিল। দুটো দল হয়ে গেল, এক দল কারণের অর্থের প্রতি আগ্রহী হয়ে গেল, আর এক দল বলল যে না, যাদের কাছে এলেম আছে তারা বলল যে না, আখেরাতের সম্পদ হলো মূল, সওয়াবুল আখেরা, আখেরাতের সবটা হচ্ছে মূল, দুনিয়ায় ও খাওয়া দাওয়া কদিন খাবে, ও মরে গেলে সব পড়ে থাকবে। দুটা গ্রুপ হয়ে গেল, আল্লাহ পাক দেখিয়ে দিলেন কারণ বাড়তে বেড়েছে, খুব ডাঁটে। তো অনেক জ্ঞানী লোকগুলো বলছে লা তাফরাহ ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারহিন, এই কারণ এত ডাঁটে চলো না, আল্লাহ এত খুশি এত ভালোবাসেন না। কারণ কিন্তু চলছে তার নিজের গতিতে, কি তোয়াক্কা করে? মুসার সাথে থাকা মানে ফগ্রামি করা। হঠাৎ করে আল্লাহর গজব নাজিল হয়ে গেল, কারুন এবং তার বিশাল বিল্ডিং সহ ধপাস করে একবারে ভূমি ধস হয়ে গেল ওখানেই সবার সামনে। যারা একটু আগে কারণ কারণ করছিল তারা তাড়াতাড়ি বলছে ওয়েকাম, না স্বপ্নার ভাগ্যিস আমরা ধসে যাইনি, ভাগ্যিস আমরা কারণ দলে পুরোপুরি যাইনি, তো আমরা ধসে মরতাম। চোখের সামনে কারণ ধ্বংস হয়ে গেল, তাকে কেউই সামান্যতম সাহায্য করল না, তার চিৎকার ধ্বনি কেউ শুনল না, কেউ তাকে উদ্ধার জন্য এগিয়ে গেল না। কোরআন এই বর্ণনাগুলো দিচ্ছে, প্রথমে ফেরাউনের বর্ণনা দিচ্ছেন, এরপর কারুনের বর্ণনা দিচ্ছেন, এইবারে বলছেন তিলকা দারুল আখিরাতু নাজালু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুবান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। হে কারুন ভক্ত এবং কারুন বিরোধী উভয় গ্রুপ শুনে রাখো, আখেরাতের গৃহ, যে গৃহে কোন ধস নামে না, যে গৃহে কোন মরিচা ধরে না, যে গৃহে কোন কিছুই করা লাগে না, সেই গৃহ নির্ধারিত হয়েছে, আমরা করেছি শুধুমাত্র তাদের জন্য যারা এই দুনিয়াতে অহংকার করে না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে না। মনে রেখে দিও পরিণাম, শুভ পরিণাম শুধুমাত্র মুত্তাকিদের জন্য নিহিত। ব্যাস সূরে কাসাসের এই আয়াতগুলো শেষে গিয়ে আল্লাহ বলছেন ওয়াদ্বাইলা রাব্বিকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, তোমরা ঢাকো মানুষকে আল্লাহর পথে, কখনোই কখনোই তোমরা অবশ্যই অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত হইবে না, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকলেই শিরক। ইজাস্তান্তা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য চাইবে আল্লাহকে সাহায্য চাও। প্রতিটি ব্যাপারেই তৌহিদের এই শিক্ষা যখন দুনিয়ার মানুষ জানল তখনই সমাজে শান্তি স্থিতিশীলতা আসতে শুরু হল। দুনিয়ার মানুষ যখন দুনিয়াকে অগ্রাধিকার দিবে তখন দুনিয়ার লোভ তার এত বেড়ে যাবে এবং শয়তান তার পেছনে এমন করে উস্কানি দেবে তাকে আর ফিরানো কোনো মতেই সম্ভব হবে না। যখন মানুষ জিদে পড়ে যায় সে পারে না এমন কোন কাজ নাই। আল্লাহ বলছেন তুমি বলো হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ইমান আনলাম আল্লাহর উপরে, যার উপরে ইমান এনেছেন বিগত নবীগণ, নাম করে করে বলা হচ্ছে মুসা, ঈসা, ইসহাক এবং তাদের ওল আসবাদ, তার সন্তান বংশধর যে ইমান এনেছেন। ফাইন তাওয়াল্লাহ, এগুলো বলার পরে যদি কাফেররা মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, ধরে নাও যে ওই লোকগুলো এখন জেদের মধ্যে পড়ে গেছে, ফাসা ইয়াকফি কাহুমুল্লাহ, এখন তোমার জন্য আল্লাহই যথেষ্ট, ওহু আসসামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। কথা শেষ হয়ে গেছে এখানে, মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে, ডাকা পরে না শুনলে বুঝতে হবে জিদে পড়ে গেছে। এর এটা বলে মানে কি, জিদে পড়লে ওরা কোনো কল্যাণ নেই, জিদে যে পড়বে সে ধ্বংস হবেই, অবশ্যই এটা অন্যায় জিদ হতে হবে, ন্যায়ের পক্ষে জিদ তো করতেই হবে, অন্যায় জিদে যে পড়বে তাকে হেদায়তের কোন পথ থাকবে না। আল্লাহ রসুলকে এইভাবে আল্লাহ পাক দিন দাওয়াতের পদ্ধতি শিখিয়ে দিচ্ছেন। আজকে সমাজে আপনি একটু চোখ তুলে তাকিয়ে দেখেন, যত কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করছে মূলত এই দুটা শ্রেণী, রাজনৈতিক শ্রেণী আর ধনিক শ্রেণী, আর সাধারণ মানুষের কিন্তু এগুলো কোন সম্পৃক্ততা নাই, অথচ সবই কিন্তু হচ্ছে সাধারণ মানুষের নাম দিয়েই কিন্তু সবকিছু হচ্ছে। যে পেট্রোল বোম আসছে সে একটা জনগণের অংশ, যে মরছে সে জনগণেরই অংশ, করছে কারা, নেপথ্য নায়ক সবাই আপনারা জানেন, ওই দুটা শ্রেণী। টাকা পয়সা দিয়ে যারা রাজনীতিকে লালন করছে তার একটা শ্রেণী আছে, কারণ সে জানে যদি আমার এই দল ক্ষমতা না যায় তাহলে আমার সব ব্যবসা নষ্ট হয়ে যাবে, যে কোনো মূল্যে আমাকে দলকে ক্ষমতা নিতেই হবে। সেদিন যেমন ফেরাউনকে সাহায্য করেছিল কারণ তার নিজের দল ভেঙে গিয়ে, এদিকেও ঠিক সেই ফেরাউনের কারণের খেলা চলছে, আমরা কেউ ফেরাউনও নই কেউ কারণও নই, আমরা সাধারণ মানুষ। মনে রাখবেন, কেয়ামত পিছিয়ে যাচ্ছে আপনাদের মধ্যে কিছু ইমানদার সাধারণ মানুষের জন্যই, আমাদের একদিন কেয়ামত এসে যাওয়ার কথা, একজন তৌহিদবাদী ইমানদার মানুষের জন্য আল্লাহ পাক কেয়ামতকে ঠেকিয়ে দিবেন। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুল আল্লাহ আল্লাহ, পৃথিবীতে অতদিন কেয়ামত হবে না যত পর্যন্ত একজন লোক থাকবে আল্লাহ আল্লাহ বলার মতো। এই আল্লাহ আল্লাহ মানে জিকিরের আল্লাহ না, যেগুলো পিসাবরা করে, এবার বেদাতির দল, এর ব্যাখ্যা আসছে মুসনাদ আহমদে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, অর্থাৎ তৌহিদবাদী মুমিন হওয়া লাগবে একজন, একজন তৌহিদবাদী মুমিনের জন্য আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রেখেছেন। ওইসব বড় বড় নেতা আর বড় বড় ধনী লোকদের স্বার্থে নয়, ইমান যদি থাকে, তাকওয়াশীল মানুষ একজন যদি থাকে, তার দোয়ায় আল্লাহ পাক এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাইতে পারেন যা বাস্তব প্রমাণ আমার রসুল নিজে, শত শত মানুষ ঘুরছে যে মানুষটাকে নিয়ে খুঁজে পেলেই একশোটা উট পাবো, সে যুগে একশোটির মূল্য চিন্তা করবেন। অথচ পা দেখা যাচ্ছে, আবুবকর বলছে ওই তো রসুল পা দেখা যায়, তাকালেই তো আমরা ধরা পড়ে যাব, ওই সময় পর্যন্ত অবিচলিত নেত্রে কি করে নির্বিকার চিত্তে বলতে পারে আমার রসুল তাহাজান ইন্নাল্লাহ মাআনা, কি আবুবকর দুশ্চিন্তা করছে কেন, কোন চিন্তা নাই, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, এটা কি বলা যায় নাকি, কি ধরনের আত্মনির্ভরশীলতা আল্লাহ পর থাকলে এটা সম্ভব। আল্লাহ তো এটুকুই চাচ্ছেন যে মোহাম্মদ আমার প্রতি নির্ভরশীল হোক, এবার আমি দেখছি, যেমনি মুগ্ধ কথা বেরিয়ে গেল আল্লাহ পাক ওই কাফেরদের চোখটা ফিরিয়ে দিলেন, অন্যদিকে তাকায় কিন্তু ওই জায়গায় তাকায় না, কথা বুঝছেন, সব দিকে তাকায়, সারা পাহাড় তসটসকে ফেলেছে, তো ওই একটা দেখলে বাদ, ওখানে যে আসল মানুষ বসে আছে তাকে সে দেখতে পাবে না, চোখের মালিক কে, আল্লাহ না, তো চোখ তো দৃষ্টিশক্তি তারই দেওয়া, তিনি যদি চোখ ওলে বেটা চোখ ওদের তাকাবে না, ও জীবনে ঘুরতে পারবে, কুল্না ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামুন আলা ইব্রাহিম, ইনি কি সেই আল্লাহ নন, হে আগুন সাবধান, আমি তোমার সৃষ্টিকর্তা, খবরদার, আমার সৃষ্টি শ্রেষ্ঠ সৃষ্টি আবুল আম্বিয়া ইব্রাহিমের কৃষকগুলো স্পর্শ ধরে না করে, খবরদার, তুমি আগুন, তুমি আমার হুকুম বরদার, আগুনের কোন ক্ষমতা নেই নমরুদের হুকুম শুনে, সেগুলো আল্লাহর হুকুম শুনে ইব্রাহিমের কিছুই পড়ায়নি, যুগে যুগে এমনি করে তাকওয়াশীলদের পক্ষে আল্লাহ গায়েবী মদত করেন, যে মদতের কোন ব্যাখ্যা নেই, কোন ব্যাখ্যায় কুলাবে না, এই জন্য আসাবে কাফ সম্পর্কে আল্লাহ কঠিন ভাবে বলে দিয়ে, খবরদার, লা তোমার এই বেশি ঝগড়া করবে না, কয়জন ছিল, নাম কি, কোথায় সে গুহাটা ছিল, কোন গ্রামে ছিল, কোন শহরে ছিল, তার বাবার নাম কি, দাদার নাম কি, কিচ্ছু খোঁজার দরকার নেই, খালি মূল বিষয়টা দেখো আল্লাহর অলৌকিকত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সার্বভৌমত্ব এটাই খালি তোমার দেখো, আর তার কাছে আত্মনিবেদন করো, তার কাছে সেজদায় শুকর আদায় করো। যারা যাদেরকে আল্লাহাক কিছু দায়িত্বশীল করে দুনিয়া পাঠিয়েছেন, সেই রাজনৈতিক নেতা হোক আর অর্থনৈতিক নেতা হোক আর সামাজিক নেতা হোক, যাদেরকে আল্লাহ যতটুক দায়িত্ব দান করেছেন, সেই দায়িত্বের থেকে যদি কেউ অহংকারী হয়ে যায়, ফকাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইয়াদখুলু জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবর, ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যদি তার অন্তরের মধ্যে অহংকার একটা সরিষা দানা পর্যন্ত অহংকার যদি দেখা দেয়, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা যদি মনে করি ক্ষমতা চিরন্তন আমারই থাকতে হবে, আমি ছাড়া কেউ থাকবে না, ভুল হবে, মারাত্মক ভুল হবে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলে দাও জনগণকে, হে আল্লাহ তুমি হলে রাজাধিরাজ, যাকে খুশি তুমি ক্ষমতা দিতে পারো, যার কাছ থেকে খুশি তুমি ক্ষমতা ছিনিয়ে নিতে পারো, যাকে খুশি তুমি সম্মানিত করতে পারো, যাকে খুশি তুমি অসম্মানিত করতে পারো, তোমার হাতেই সকল কল্যাণ, তুমি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। শুনিয়ে দেওয়া জগৎবাসীকে, শুনিয়ে দেওয়া হয়েছে অসংখ্যবার, যাদেরকে শোনানো হয় তাদের কান তো বন্ধ, সুম্মুম বুকমুন রমিউন ফাউমলা ইয়ারজিউন, ওরা শুনতেও পায় না, ওরা কথাও বলতে পারে না, ওরা চোখও দেখে না, ওরা কখনোই ফিরে আসবে না হকের দিকে, ওরা কখনোই ফিরে আসবে না চূড়ান্ত সত্যের দিকে। কেনান ডুবছে, বাপ বলছে শীঘ্র নৌকায় ওঠো, বল না তোমার নৌকা ওঠার দরকার নেই, পাহাড়ের মাথায় উঠব। পিতা নূহ বলছে, হে সন্তান যে গজব আজকে নাজিল হয়েছে, তোমার পাহাড়ে কুলাবে না, এখনো নৌকায় ওঠো, বলতে বলতে শেষ। জেদি এবং অহংকারী মানুষ এমনি করে নিজে মরে এবং অন্য কেউ মারে, আল্লাহ কাছে দোয়া করার সাথে এখন কিছুই করণীয় নাই। যে দোয়া করেছিলেন সেদিন অহংকারী ফেরাউনের বিরুদ্ধে মূসা আলাইহিস সালাম এবং তার কম, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমি যালিমিন ওয়া নাজিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালেমদের ফিতনায় নিক্ষেপ করো না, হে আমাদের প্রতিপালক তোমার অনুগ্রহে আমাদেরকে কাফেরদের নির্যাতন থেকে বাঁচাও। মূসা এবং তার কওমের এই দোয়া আল্লাহ কবুল করেছিলেন, যার পরিণামে ফেরাউন সশন্যে ডুবে মরতে বাধ্য হয়েছিল। মূসার কোন হাতিয়ার লাগে নেই, কোন সৈন্য লাগে নেই, আল্লাহ পাকের বাহিনীর সামনে মূসার বাহিনীর তিন পাশে মূল্য নাই। যদি বাংলাদেশে শান্তি আনতে হয়, দিনদার মুমিন মুসলমানদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া কোন উপায় নাই, অন্য কোন দিকে আপনারা যাবেন না, সেফ আল্লাহর কাছে কাঁদুন, হে আল্লাহ তুমি এই সুন্দর দেশটাকে তোমার নিজস্ব রহমতে বাঁচিয়ে দাও ধ্বংসের হাত থেকে, হে আল্লাহ তুমি এই সুন্দর দেশটা, এই সবুজ শ্যামল দেশটাকে ইসলামের জন্য তুমি নির্ধারিত করে দাও, হে আল্লাহ এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রাণ বেরিয়ে তোমার কাছে দাওয়াত দিচ্ছে, তুমি দোয়া কবুল করো আল্লাহ, এই দেশটাকে ইসলামী দেশে পরিণত করো, কোন ফাসেক ফাজের কুফরি হুকুমত যেন দেশে না থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে দিনের পথে ফিরে আসার জন্য, আখেরাত ভিত্তিক জীবন গড়ার ব্যতীত এই দেশে শান্তি কশ্চিন কালে আসবে না। মানুষকে আল্লাহ পাক আখেরাতমুখী করুন, আল্লাহর কাছে আমরা সেই প্রার্থনা জানাই। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।